আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে শরীয়তের একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়ে আমাদের মাঝে সচরাচর ঘটে থাকে, কথায় কথায় আমরা হলফ করি, কসম খাই, কিড়ে করি, কিড়ে বলে হলফ করা, এই জিনিসটা আমরা কথায় কথায় খেয়ে থাকি। কেউ সত্য কসম খায়, কেউ মিথ্যা কসম খায়, কেউ শিরকি কসম খায়। এই কথাটা আমরা একবার ঝালিয়ে নেব। আপনারা জানেন না সেই জন্য বলছি না, হয়তোবা অনেকে জানেও না, তো এই কথাটা ঝালিয়ে নেব, দয়া করে ডিস্টার্ব করবেন না। ভবিষ্যতে কোনো কাজ করা বা না করার উপরে তাকিদ আরোপ করার উদ্দেশ্যে মানুষ কসম খায়। শ্রোতার মনে কোনো কথার সন্দেহ দূরীকরণের উদ্দেশ্যে কসম খাওয়া, এ হচ্ছে এক প্রকার ইবাদত। কসম খাওয়া এক প্রকার ইবাদত। তাহলে ইবাদতটা কার জন্য হতে হবে মনে থাকবে? যদি ইবাদত হয় তো ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ, সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া, তখন এটা যদি ইবাদত হয় তাহলে এই ইবাদত আল্লাহ ছাড়া আর কারোর জন্যে হবে না। আর এতে আছে আল্লাহর নামের তাজিম, আপনি যে আল্লাহর নামটা নিলেন সেই তাজিম রক্ষা করার জন্য আপনি কি করছেন, যে কসম যখনই দেওয়া হলো আল্লাহর নামে সর্বনাশ। কিন্তু দুঃখের বিষয় অনেকে সে তাজিম রক্ষা করতে জানে না, আল্লাহর নামে তাজিম রক্ষা করতে জানে না, বরং গায়রুল্লাহর নামে তাজিমটা। এখন যদি বলা হয় আল্লাহর কসম করে বল, দেখি এটা তো নয়, আল্লাহর কসম করে বলছি। আর যদি বলা হয় বাবা অমকের নামে কসম করে বল দেখি, উড়ি বাবুরে ঘর মটকে দেবে, তাই না? যদি বলা হয় ছেলের মাথা ছুঁয়ে বল দেখি, ও ছেলে মারা যাবে, ঠিক না? দেখছেন আমাদের বিষয়টা, আমাদের মানে ব্যাপারটা কোথায় গেছে। যদি বলা হয় ছেলের মাথা ছুঁয়ে বল, তাহলে কি হবে? ছেলে যদি মিথ্যা বলি চল ছেলে মারা যাবে। চোখ ছুঁয়ে বল, যদি মিথ্যা বলি তাহলে চোখ নষ্ট হয়ে যাবে। এই যে আমাদের মনের ভিতরে আকিদা, এই আকিদা ভুল না ঠিক? ভুল, একবারে। ওই যে ওদের আকিদা, এই যে কালকে সূর্যগ্রহণ গেল, এই সূর্যগ্রহণে কত রকমের বিশ্বাস মুসলমানদের মাঝে আছে, যে কুসংস্কার কুবিশ্বাস আমাদের নাই, ওই পাড়ার প্রতিবেশীর। ওই যে 9 দিন আগে খাওয়া বন্ধ করতে হয়, 12 দিন আগে খাওয়া বন্ধ করতে হয় না কি, এগুলো ওদের, সেগুলো আমরাও শিখে নিয়েছি, আমরা সামনে যা পেয়েছি লুফে নিয়েছি, আল্লাহুল মুস্তাআন। তো দেখবেন অনেকে যে মিথ্যা কসম আল্লাহর নামে খাবে, কিন্তু পীরের নামে মিথ্যা কসম খাবে না, এরকম আছে। তো যদি কেউ আপনাকে আল্লাহর নামে কসম দিয়ে বলে আল্লাহ আমি এটা করি নেই, তখন আপনাকে কি করা উচিত? বিশ্বাস করা উচিত। একটা ব্যাপার আছে ঈসা নবীর ব্যাপারে, উনি দেখলেন যে লোকটা চুরি করলো, তখন ধরা হলো, তো বলছে আল্লাহর কসম আমি চুরি করি নেই। তখন উনি বললেন যে আমি আল্লাহ নামে তাজিম করি, আল্লাহকে বিশ্বাস করি, আর আমার চোখকে মিথ্যা মনে করি, আল্লাহু আকবার। তার মানে আল্লাহর নামে নাম নেওয়া হয়েছে যখন, তখন আল্লাহর তাজিম, আল্লাহর সম্মানটা আমাদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে, রাখতে হবে, কসম মেনে নিতে হবে। আর আপনিও যে কসম খাচ্ছেন, সেই কসমের মান মর্যাদা সঠিকভাবে খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম ফামান কানা হালিফান ফালইহলিব বিল্লাহি আও লিয়াসমুত। যে শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন যে তোমরা বাপ মায়ের কসম খাবে না। অনেকে বলছে মায়ের কসম করে বলছি, বাপের কসম করে বলছি, তাই না? তো এরকম যদি করবে না, খবরদার, আল্লাহ নিষেধ করছেন। ফামান কানা হালিফান, যদি কাউকে হলফ করতেই হয়, কিড়ে করতে হয়, কসম খেতে হয়, তাহলে ফালিয়াহলিব বিল্লাহ, সে যেন আল্লাহর কসম খায়, আল্লাহ ছাড়া অন্যের কসম না খায়, আর না হয় কসম নাই খায়, আল্লাহর কসম খেতে হবে। কিংবা আল্লাহর সিফাতের কসম খাওয়া যায়, তাই না? আল্লাহর জাতের অথবা আল্লাহর সিফাতের কসম খাওয়া যায়, যেমন আল্লাহর কালামের কসম খাওয়া যায়। তবে কোরআন শরীফ হাতে নিয়ে কসম শরীয়তে নেই। এমনি আপনি বলেন আল্লাহর কালামের কসম করে বলছি, কিন্তু অনেকে মনে করে কি কোরআন হাতে দিলে সত্যি ভয় খায় মানুষ, তাই না? এখন যদি আপনাকে ফাঁকা মাঠে দাঁড়িয়ে কসম খাওয়ানো হয়, তো অতটা প্রতিক্রিয়া, অতটা ভয় আপনার মনে থাকবে না। যদি মসজিদের ভিতরে একবার পাড়াগ্রামে এক গ্রামে ঝগড়া হলো হাঁসের ছানা নিয়ে। হাঁসের ছানা যখন প্রত্যেক বাড়িতে করা হয় আর ছানাতে ছানাতে মিশে গেলে তখন কি হয়, এই জন্য মেয়েরা রং লাগিয়ে দেয়, যাতে করে কালি লাগিয়ে দেয়। হ্যাঁ, এ হয়েছে কি, এখন দুই বাড়ির ছানা মিশে গেছে। এবার যে এক বাড়ির ছানা হারিয়ে গেছে, তখন এ মেয়ে বলছে এ ছানা আমার, ও মেয়ে বলছে এ ছানা আমার। দিয়ে করেছে কি, ঠিক আছে এক কাজ কর, এই ঝুড়িতে ভর, ওই যে ঝুড়ি হয় না, ঝুড়িতে ভরে মসজিদের মেম্বরে চাপিয়ে দিয়েছে, বলছে যার বটে সে নিয়ে যা। এবার কি হবে, আর কে পারে, বাপড়ি মসজিদের মেম্বর থেকে মেমে চলে গিয়ে এটা হতেই পারে না। এবার যার বটে সে আমার ডাঁটসে গিয়ে তুলে নিয়ে চলে এলো। বুঝতে পারছেন তো, এই যে মসজিদকে তাজিম করা, মেম্বরের ওপর থেকে সর্বনাশ, বিশাল ব্যাপার, কিন্তু ফাঁকা মাঠে আল্লাহর কোন ব্যাপার নেই, তাই না? মানলাম যে পাপ ফাঁকা মাঠে করার থেকে মসজিদে করা বেশি খারাপ, কিন্তু তার মানে এই না যে মসজিদের এমন তাজিম আছে, মসজিদের কসম করতে মসজিদ ছুঁয়ে বলছি, পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, চোখ ছুঁয়ে বলছি, বিদ্যা ছুঁয়ে বলছি। আবার এই বিদ্যা ছুঁয়ে কসম কার, কার কসম, বুঝতে পারছেন, লক্ষ্মী ছুঁয়ে বলছি। লক্ষ্মী ছুঁয়ে কি, লক্ষ্মীটা কি, ভাত খাবার জিনিস, এই দেখ লক্ষ্মী ছুঁয়ে বলছি। লক্ষ্মীটা কাদের, হ্যাঁ মুসলমানদের বাপের না, লক্ষ্মী ছুঁয়ে বলছি, আল্লাহ মুস্তান। মাটিতে দাঁড়িয়ে বলছি, মাটি ছুঁয়ে বলছি, কত রকম ক্রিয়া আছে, ছেলের মাথায় হাত দিয়ে বলছি, বাম মায়ের কসম, খবরদার বাম মায়ের কসম খেও না, আল্লাহ নিষেধ করছেন। ইবনে ওমার থেকে বর্ণিত, তিনি একটি লোককে বলতে শুনলেন, না না না কাবার কসম করছি, দেখছেন কাবার কসম, কাবার কসম করে বলছি এটা নয়। ইবনে ওমার বললেন, আল্লাহ ছাড়া অন্য কারো কসম খেও না, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাবে, ফাকাদ কাফারা আও আশরাক, সে কাফের হয়ে যাবে অথবা মুশরিক হয়ে যাবে। যেহেতু ইবাদত, এই ইবাদত যদি অন্যের জন্য নিবেদন করা হয় কি হয়ে যায়, মানুষ মুশরিক হয়ে যায়। ব্যাস, এবারে যে ব্যক্তি বলা বাহুল্য বৈধ নয় গায়রুল্লাহর কসম খাওয়া, যেমন বৈধ নয় আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া, সত্য কসম খেতে হবে, তাই না? মিথ্যা কসম খাওয়াই যাবে না, কারণ যদি আপনি মিথ্যা কসম খান আল্লাহর নামে কিরে করে, হলফ করে, তাহলে আপনি আল্লাহকে সম্মানই দিলেন না, আপনার মনে আল্লাহর তাজিম নেই, আল্লাহর বিশ্বাস ঠিক মতো নেই, ইমান ঠিক মতো নেই, এই জন্যে মিথ্যা কসম আল্লাহর নামে খাওয়াই যাবে না। কোনো হালাল জিনিস কসমের মাধ্যমে হারাম করা যাবে না, যাবে না, আপনি যদি করেন তো আপনার ব্যাপার, কিন্তু করা উচিত না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকুম, যেটা তোমার জন্য হালাল করা হয়েছে সেটাকে হারাম করো না। ভাত আপনার জন্য হালাল, আপনি বলছেন আমি হারাম করলাম আমি খাবো না, মুরগির গোশত আপনার জন্য হালাল আর আপনি বলেন আমি হারাম করছি আমি খাবো না, আল্লাহর কসম আমি খাবো না। কিন্তু অনেক সময়ে ঝগড়াতে, সামাজিক ঝগড়াতে ভাই বোনের সাথে ঝগড়া হচ্ছে, বোনের বাড়িতে আল্লাহর কসম করে বলছি তোর বাড়ির পানি ছুঁবো না আমি, আল্লাহর কসম করে বলছি তোর ঘরে আমি খাবো না, তাই না, হয় না, হয় না? যদি এরকম হয় তাহলে কি করা উচিত, হালালকে হারাম করলেন তখন কি করা উচিত? এটা উচিত নয় যে আপনি আল্লাহর হালালকে আপনি হারাম করবেন, সেটা এই ক্ষেত্রে কসম তো খেয়ে ফেলেছেন, তাহলে কি হবে, কাফফারা দিয়ে হালালটাকে হালাল বানিয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মধু হারাম করেছিলেন, তাই না? মধু হালাল না হারাম? হালাল, কিন্তু মধু হারাম করেছিলেন। কোন মধু, সব মধু না, কোন মধু, কোন মধু হারাম করেছিলেন? জাইনাবের ঘরে মধু খাবো না, তাই না? হারাম করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কি এসে গেল, সতর্কবাণী, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক, হে নবী তুমি সেই জিনিসকে কেন হারাম করছো যে জিনিস আল্লাহ তোমার জন্য হালাল করেছেন, বিবিদের মন সন্তুষ্ট করার জন্য। ওই যে একবার সমস্যা হয়েছিল না, তোমার কাছে গেলে তুমি বলবে আপনি মাগাফির খেয়েছেন, আপনি মাগাফির খেয়েছেন, কারণ ওর ঘরে প্রত্যেকদিন আসরের পরে গিয়ে মধু খায়, সত্যি না, সত্যি না, একটা হিংসা, তো মিথ্যা কেন বললেন, স্বামী স্ত্রীর মিথ্যা বলো বৈধ, তাই না? তো এইভাবে একটা করার জন্য যখন আল্লাহ রাসূল মধু খাওয়া হারাম করলেন, আল্লাহ তাআলা কি করলেন, সতর্ক করলেন, কাদ ফরাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্দিষ্ট করেছেন, ফরজ করেছেন যে তোমরা কসম হালাল করে নাও, কসম ভেঙে দাও। সেটা কি করতে হবে? কাফফারা দিতে হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফারা গায়রাহা খায়রাম মিনহা ফালিকাফিরা ইয়ামিনিহি ওয়ালিয়াফআল লযী হুয়া খায়র। যদি কেউ কসম খায়, এমন কাজের কসম খায় যে এই কাজটা আমি আর করব না, তারপর সে দেখলো এই কাজটা করা তো ভালো, তখন কি করা উচিত? সে যেন কসমের কাফফারা দেয় এবং ওই কাজটা করে। এই কাফফারাটা কেন? আল্লাহর নামের তাজিম রক্ষা করার জন্য ওই কাফফারাটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? বৈধ কসম যখন আপনি খেয়ে ফেলবেন, কসম যখন খেয়ে ফেলবেন, সেই কসমটা রক্ষা করা কি? ওয়াজিব। কেন কসম খেলেন আপনি? আল্লাহর কসম করে বলছি আমি বোনের বাড়ি যাব না, যাওয়া যাবে আর যাবে না। যদি আপনি যান কাবিরা গুনাহ হবে, আর গেলে পরে কসম ভঙ্গ হলো কাফফারা দিতে হবে, তবে আপনার গুনাহ মাফ হবে। সুতরাং কসম খাওয়া এবং তা রক্ষা করা হচ্ছে ওয়াজিব। এ কসম খাওয়া যদি আপনি খেয়ে থাকেন তো সেটা রক্ষা করা হচ্ছে ওয়াজিব, আর কসম ভঙ্গ করলে কাফফারা জরুরি। অবশ্য কথার ভিতরে মুদ্রা দোষে যে সকল অনিচ্ছাকৃত নিরর্থক শপথ করা হয় তা দয়াময় আল্লাহ ধরেন না। বুঝতে পারলেন? কিরকম দেখবেন আমাদের যারা অফিসে কাজ করে, হ্যালো মেন আনা মোহাম্মদ, এ ফি মুদির, লা ওয়াল্লাহি মাফি, বলেন না? বলেন না? এখানে ওয়াল্লাহে বলা কি দরকার? অবশ্য বাংলাতে এরকম হয় না, তাই না? বাংলাতে কসম করে করে এরকম করে বলা হয় না। একমাত্র সন্দেহ যখন হয় তখন, যখন বিশ্বাস করছি না আমি আল্লাহর কসম করে বলছি, যখন বোঝা যায় যে বিশ্বাস করছে না তখন কসম করা হয়। কিন্তু সৌদি আরবে বা আরবরা আলাত্তুল, লা ওয়াল্লাহে মা, কথায় কথায় কসম, এই চলো চলো আজকে বেড়াতে, লা ওয়াল্লাহে মা, আরো দেখছেন, তারপর আবার চলে যায়। তাহলে এই যে কসমটা আপনি লা ওয়াল্লাহে বললেন, ওয়াল্লাহে বল আল্লাহর কসম করে বলছি যাব না, কিন্তু এইটা কথার মাত্রা, কথা একটা মুদ্রা বলে, মুদ্রা দোষ, যেটা ধরা হয় না, লাহু বলা হয় একে। আমাদের বাংলাতেও এমন কথা আছে যে কথা বাড়তি বলা হয় সেটার মানে হয় না। অনেক সময় আমরা মানে এমন কথা বলি বাংলাতে যে কথা বলা হয় কিন্তু তার মানে হয় না। হ্যাঁ, আমরা আজকে যাব না রে, নাই আজকে, আজকে আমরা যাব না, নাই এই যে আরো আছে, আমার এখন আসছে না, মনে আসছে না, দেখি এমন এমন শব্দ বলা হয় যে শব্দের অর্থটা ওখানে উদ্দেশ্য নয়, তাই না? কি বলে, এইভাবেই কসম যেটা ফালতু করা হয় সেটা আল্লাহ ধরবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইউয়াখিযুকুমুল্লাহু বিল্লাগমি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউয়াখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। তোমরা যে নিরর্থক কসম খাও আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু ইচ্ছাকৃতভাবে যে কসম খাও সেই জন্য, সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন। এখন বলছিলাম কাফফারা, কাফফারাটা কি? কাফফারা কি? কাফফারাটা হচ্ছে ফাকাফফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিন। কাফফারা হচ্ছে দশজন মিসকিনকে খাওয়ানো, দশজন মিসকিনকে খাইয়ে ডেকে খাইয়ে দেন। আর যদি কষ্ট হয় তাহলে সবা এক কিলো করে চাল একজন মিসকিনকে, কত কেজি হয়? সবা এক কিলো, সবা এক কিলো, সাড়ে বারো কেজি, সাড়ে বারো কেজি চাল দশজন মিসকিনকে দিয়ে দাও, অথবা একজন মিসকিনকে দিলেও হবে, কিন্তু দশ সাড়ে বারো কেজি হইতে হবে, পাঁচজনকেও দেওয়া হবে কিংবা বিশ জনকেও দেওয়া হবে, কিন্তু সাড়ে বারো কেজি মানে দশজন মিসকিনের খাবার হতে হবে, ঠিক আছে? তাহলে এটা হলো। দু নম্বর হচ্ছে, হ্যাঁ, কি ধরনের খাবার দিতে হবে, কি ধরনের চাল দিতে হবে? মিন আউসাতি মা তুতিমুন আহলিকুম, মাঝামাঝি না, আপনাকে আবুকাস কি বলে আর অলিমা চাল দিতে হবে না। আমাদের দেশে কি নাম আছে সব, দাতখানি, হ্যাঁ বলেন, বাসমতি, তারপরে ওই যে চিনি, চিনি গুঁড়ো না কি বলে, ছোট ছোট ছোট ছোট, হ্যাঁ খুব দামি দামি চাল আছে না, দরকার নেই। আর বর্মালও আছে, বর্মাল ওই যে নিম্ন শ্রেণীর চাল আছে, যে মোটা মোটা ভাত হয়, হ্যাঁ গরিবদের চাল, গরিবদের ভাত কন্ট্রোলে পাওয়া যায়, দু টাকা কেজি আমাদের দেশে পাওয়া যায়, তাই না? আমাদের দেশে 2 টাকা কেজি আছে না, ওই যে কন্ট্রোল থেকে দেওয়া হয় যেটা, 2 টাকা কেজিও পাওয়া যায়, এটাও না। মাঝামাঝি ধরনের চাল তুমি মিসকিনদেরকে দাও, অথবা আও কিসওয়াতুহুম, তাদেরকে কাপড় দাও, পোশাক দাও। পোশাক বলতে মোটামুটি ওলামারা বলছেন লুঙ্গি গেঞ্জি, লুঙ্গি আর গেঞ্জি দিলে গাটা ঢাকা হয়ে যায়, তো লুঙ্গি গেঞ্জি দাও। তো লুঙ্গি গেঞ্জির দাম আর 12.5 কিলো চালের দাম সমান নাকি কোনটা দাম বেশি? লুঙ্গি গেঞ্জির দাম বেশি, তাহলে চালটা দেওয়াই বেশি আপনার জন্য সহজ হবে। আউ তাহরির রাকাবা, কিংবা একটা গোলাম আজাদ করবো, আল্লাহু আকবার, এটা তো বিশাল ব্যাপার। গোলাম আজাদ নেই, ও যেখানে থাকবে সেখানে অনেক দাম, তাহলে সব থেকে সহজ কি হলো? চাল দিয়ে দেওয়া। যদি বলেন হুজুর আমি তো বুঝতেই পারছেন এখন পড়াশোনা করছি, বাপের হোটেলে খাই, তো বাপকে বলেন দেবে, লজ্জা লাগছে পারবো না। তাহলে আপনার কাছে মোট কথা, যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে কি করতে হবে? ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যে দিতে পারছে না সে কি করবে? 3 দিন রোজা পালন করবে, ঠিক আছে? এই হচ্ছে কসম, যালিকা কাফফারাতু আইমানিকুম, এই হচ্ছে তোমাদের কসমের কাফফারা, ইজা হালাফতুম। ওয়াহফাজু আইমানাকুম, খবরদার, শপথ করলে কসম করলে তা রক্ষা করো, হেলা ফেলা করো না। ব্যাস, এই হচ্ছে কসমের কাফফারা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আইয়ালাজ্জা আহাদুকুম ফি ইয়ামিনিহি ফি আহলিহি আসিমুল লাহু ইনদাল্লাহি তাআলা মিন আন ইউতিয়া কাফফারাতাহু আল্লাতী ফরাদাল্লাহু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আপন পরিবার পরিজনের ব্যাপারে কসম খায় ও তার চেয়ে উত্তম অন্য কিছুতে জেনেও তার উপর প্রতিষ্ঠিত থাকে, সে ব্যক্তির জন্য আল্লাহর নিকট এই কর্মটি বেশি গুণার কারণ হবে এই কর্ম থেকে যে সে কসম ভেঙে সে কাফারা আদায় করবে। এখন আপনি বোনের বাড়ি যাব না বলে কসম খেয়েছেন, বোনের বাড়ি, বোনের সঙ্গে সম্পর্ক ছেদ করাটা কি? বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার বন্ধ ছিন্ন করা। আপনি বলছেন আমি কসম খেয়েছি, আমি কসম খেয়েছি, তখন যাব না, কসম ভাঙা যাবে না। তো কসম ভাঙা যে যাবে না, আর বোনের সঙ্গে সম্পর্ক তো ছিন্ন করা যাবে না, তখন আপনার কি উচিত? বলছেন যে খবরদার, এই রকম মানে ডেটে গিয়ে তুমি বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, খবরদার করো না, বেশি গুনাহ হবে এটাতে, আল্লাহর কসম ভঙ্গ করাতে বেশি গুনাহ হবে, তাই না? তার থেকে তুমি কাফফারা আদায় করো, যদি ক্ষমতা না থাকে 3টে রোজা রাখার ভয়ে তুমি বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখবে, এটা উচিত না। যেমন হুজুর রোজা রাখারও ক্ষমতা নেই, তাহলে আল্লাহ মাফ করবেন, তবুও তুমি এই সম্পর্কটা নষ্ট করো না। বেশ, এবার চলুন, মিথ্যা কসম খাওয়া ও তার কাফফারা। যদি কেউ মিথ্যা কসম খায়, আরে তুই কালকে আমার বাগানে পেয়ারা খেয়ে, পেয়ারা পেড়ে খেয়েছিস, না আল্লাহর কসম করে বলছি খাইনি, অথচ আপনি খেয়েছেন, মিথ্যা কসম করলেন, এর কাফফারা কি বলেন? আপনি কাজটা করেছেন অথচ কসম করে বললেন আমি করি নাই, আপনি কাজটা করেননি অথচ কসম করে বললেন আমি করেছি, আজকে ফজরের নামাজ পড়েছিস, হ্যাঁ জামাতে পড়েছি, আল্লাহর কসম করে বলছি অথচ ও যাই নেই। এগুলো বাপ বেটার ক্ষেত্রে হয়, তাই না? ঘরের ভিতরে বাপ বেটার, হ্যাঁ না বলি, হ্যাঁ ছেলেরা আলাতুল, যেটি যে বাবা বকবে আলাতুল, মিথ্যা বলে দেয় তারপর কসম করে। মিথ্যা কসমের কাফফারা কি? ওই একই কি সেটা? তওবা করা, এটা বিশাল কাবিরা গুনাহ। আর তার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। আল কাবায়ের আল ইশরাক বিল্লাহ উকুকুল ওয়ালিদাইন ও কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস, কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা হচ্ছে আকবারুল কাবায়ের, সব থেকে বড় গুনাহ। মাতা পিতার অবাধ্যাচরণ করা, অন্যায়ভাবে কোন প্রাণ হত্যা করা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসম খাওয়া। একজন মরুবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে জিজ্ঞাসা করল, মহাপাপ কি কি, কাবিরা গুনাহ কি কি? হে আল্লাহর রসুল, তিনি বললেন, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। সে বলল, তারপর কি আর রসুল আল্লাহ? বললেন, মিথ্যা কসম, মিথ্যা কসম। সে বলল, আমি বললাম মিথ্যা কসম কি? মানে উদাহরণ দিতে বলছেন কি মিথ্যা কসম কিভাবে হয়। তিনি বললেন, যার দ্বারা মুসলিমের মাল আত্মসাত করা হয়, আমি কসম করে বলছি এই মুরগিটা আমার, আমি কসম করে বলছি এই মোবাইলটা আমার, আমি কসম করে বলছি মানে যেটা আপনার নয় সেটা অপরের মাল আপনি কসম করে হালাল করছেন, একে বলা হয় এমিনুল গামুস। সাধারণত কোর্টে যাবেন, কোর্টে গিয়ে দেখবেন এইসব কসম হয়, মানে শাস্তি থেকে বাঁচার জন্য কিংবা অপরের মালকে নিজে হালাল করার জন্য কি করে, যখন কোনো দলিল থাকে না, প্রমাণ যখন হয় না, তখন কি করা হয়, কি করতে হয়, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করছে তাকে প্রমাণ পেশ করতে হবে। এই জন্য আমরা বলি না কোর্টে বিচার নাই, কোর্টে বিচার নেই, কোর্টে বিচার হবে কি করে, আপনি প্রমাণ দিলেন, প্রমাণ আনতে পারেন না। তো কোন কোর্টে বিচার তখনই হবে যখন প্রমাণ থাকবে, আর প্রমাণ না পেলে সে প্রকৃত অপরাধী, অথচ সে শাস্তি পাবে না, কেন, প্রমাণ নেই, প্রমাণ দিতে হবে কোর্টকে। প্রমাণ যখন থাকবে না, দাবি দেওয়া যে দাবি করলো সে যখন প্রমাণ উপস্থিত করতে পারবে না, তখন যার উপরে দাবি করা হয়েছে তাকে বলা হবে তুমি স্বীকার করছো, সে বলবে না, তাহলে তখন তাকে বলা হবে তুমি কি করো, কসম করো, তুমি কসম করে বলো যে আমি আসলে অপরাধী নই, বা আমি চুরি করি নেই, বা আমি অন্যায়টা করি নেই। এবার সে যদি মিথ্যা কসম খায়, বুঝতে পারলেন, তাহলে এটা হলো মিথ্যা কসম, এর কোনো কাফফারা আছে, তওবা ছাড়া, আল্লাহ যদি মাফ করেন তবে তওবা করতে হবে, তওবার শর্ত কয়টা, ছটা, সে কথা বলা যাবে না। বেশ, মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়ালা ইউকাল্লিমুহুমু আল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলিম। বলছেন, যারা আল্লাহর প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে স্বল্প মূল্যে বিক্রয় করে, স্বল্প মূল্যে বিক্রয় করে মানে সামান্য একটা জিনিসের জন্য আপনি আল্লাহর নামে মিথ্যা কসম খেলেন, হলো না, আল্লাহর শপথকে, আল্লাহর প্রতিশ্রুতিকে স্বল্প মূল্যে বিক্রয় করলেন দুনিয়ার সামান্য জিনিসের জন্য, কটা টাকার জন্য, তার শাস্তি কি, পরকালে তার কোনো অংশ নেই, পরকালে তার কোনো অংশ নেই, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, কত টাকার নিতে থাকবেন, যে কথা বলবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না, এবং তাদেরকে পরিশুদ্ধও করবেন না, গোনা থেকে মাফ করবেন না। গোনা থেকে মাফ কখন হয়, কিয়ামতে হয় না, কখন হয়, মৃত্যু আসার আগে, তাও মৃত্যু যখন ফেরেশতা দেখছে আস্তাগফিরুল্লাহ, তখন হবে নাকি, তখন না, মৃত্যু আসার যথেষ্ট আগে আপনাকে তওবা করতে হবে, কিয়াম যখনই আপনার গড়গড়া শুরু হয়ে গেছে, আর যখন পূর্ব দিক থেকে সূর্য না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, একদিন উঠবে, তারপরে আর খালাস, আর কোনো তওবা নেই। তো আপনি যথাসময়ে তওবা না করলে কিয়ামতে আল্লাহ তাআলা মাফ করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, সূরা আলে ইমরান 77 নম্বর আয়াতে। তেমনি যদি কেউ গায়রুল্লাহর নামে কসম খায়, তার কাফফারা কি, যেমন বললাম কাবার কসম করে বলছি, বাবা অমকের নামে কসম করে বলছি, এটা শিরিক হলো, কিন্তু যদি কেউ কসম খায় এর কাফফারা কি, ওই তওবা করতে হবে। শুনুন একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা ফাকালা ফি হালফিহি ওয়াল্লাতি ওয়াল উজ্জা, যদি কেউ হলফ করে কসম খায় এবং মূর্তির নামে কসম খায়, লাতের কসম খেয়ে বলছি, লাত মানে লাত মূর্তি, ওদের মূর্তি, আমাদেরও মূর্তি আছে, আমাদের মূর্তি মাটির তলায় থাকে তাই না, ওদের মূর্তি উপরে সাজানো থাকে, আমাদের মূর্তি কোথায় থাকে, মাটির তলায়। তো যদি কেউ মূর্তির নামে কসম খায়, লাত উজ্জার কসম খায়, সে যেন ফাল ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহর কাছে তওবা করে আমি শিরিক করেছি, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কিয়ামতে মাফ করবেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা কিয়ামতের কথা, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া অন্য গুনাহ যার জন্য ইচ্ছা তিনি ক্ষমা করতে পারেন, তাই না। অতএব শিরকের গুনাহ দুনিয়াতেই কি করতে হবে, তওবা করে আপনাকে মরতে হবে, যদি আপনি মরার যথেষ্ট আগে তওবা না করেন, তো আশা করি বুঝতে পেরেছেন যে কেয়ামতে আপনার শাস্তি আপনার জন্য অপেক্ষা করবে বা করছে, যদি শিরিক থেকে তওবা না করে না। শিরিক থেকে তওবা করলে আপনাকে তৌহিদবাদী হতে হবে। সর্ববিষয়ে তৌহিদের একটা আমাদের পার্ট অংশ সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া যাবে না, না সত্য কসম আর না মিথ্যা কসম। সত্য কসমও খাওয়া যাবে না, আপনি আল্লাহর গায়রুলের নামে কসম খাচ্ছেন সত্য কসম খাচ্ছেন, তাও শিরিক। আর মিথ্যা কসম খেলে ডবল পাপ, এক তো শিরিক তার উপরে আপনি মিথ্যা বলছেন তার জন্য ডবল পাপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যেটুকু শুনি যেটুকু বুঝি সেটুকুর উপরে যেন আমল করি। কারণ আমাদের পরিবেশ বুঝলেন, পরিবেশ এমন, আমরা মুসলমান হলেও মুসলমান যে আমরা তৌহিদি জনতা বলছি সেই জনতার ভিতরে তৌহিদ নেই। আমাদের দেশে এই শীতকালে বিশেষ করে দেখা যায়, দেখবেন ভালো বড় গাছ, সুন্দর গাছ, ফলের গাছ, সেই গাছের উপরে হলুদ রঙের একটা লতা মানে গাছটাকে কি করে ঘিরে ফেলে, জড়াই ফেলে, জড়িত করে ফেলে, গাছটাকে আর বাড়তেই দেয় না। পরগাছা বলে, পরগাছা মানে তার নিজস্ব কোনো মানে খাবার শক্তি নেই, তার শেকড় গাছের মাটিতে নেই, তার শেকড় ওই গাছের উপরেই, ওরই ওর থেকেই কিভাবে খাবার পায় আর গাছটাকে কি করে নষ্ট করে। আমাদের পরিবেশ এইরকমই, আমাদের পরিবেশ এমন নষ্ট হয়ে আছে যারা মাথা তুললেও মাথা তুলতে পারে না। মানে আমি একটা পাতা একটা ডাল হয়ে মাথা মানে বে হয়ে সূর্যের আলো গ্রহণ করব পারে না, তার মাথায় বাড়ি মেরে ভাই তুই কি বুঝিস, সৌদি আরব দুদিন সৌদি আরবে গেছিস, মোল্লা হেক মশাই হ্যাঁ মুফতি হয়ে গেছিস, ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে দমিয়ে দেবে। আর কিছু মানুষ এমনিতেই দমে যায়, এখানে যখন আসে তখন মাশাআল্লাহ হ্যাঁ যেন খুব বোঝে, আর ওখানে যখন যাবে তখন ওখানকার মতো, মানে যেমন দেশ তেমন বেশ। তো এরকম এরা হচ্ছে এক প্রকার মোনাফেক, তাদের কথা আলাদা। কিন্তু যখন আপনি সত্যকে জানবেন, এই সত্যকে আপনাকে ধরে রাখতে হবে। কে ইস্তেকামাত বলে, ইস্তেকামা, ইস্তেকামা মানে হচ্ছে যে আপনি যে সত্যে জানলেন সেই সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, তাই না? আর আমরা সবসময় বলি ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে আমরণ যেন প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে যেন মরতে পারি, তৌহিদবাদী হয়ে যেন মরতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।